তার বয়স সম্পর্কে, তার আয়ু সম্পর্কে, যে এত বছর আয়ু দেওয়া হয়েছিল 60-70-80 বছর, সেই বছরটাকে সেই বয়সটাকে কিসে নষ্ট করেছে? আর একটা সেটা হচ্ছে এই এই বয়সের মধ্যে মেন সময় দেওয়া হয়েছিল, যৌবন দেওয়া হয়েছিল, সেই যৌবনটাকে সে কিসে ব্যয় করেছে, কিভাবে ব্যয় করেছে? যৌবনটাতে যৌবনটাকে সে কি অশ্লীলতায়, নোংরামিতে, ব্যভিচারে ব্যয় করেছে, নাকি আল্লাহর আনুগত্যে ব্যয় করেছে? এই সম্পর্কে প্রশ্ন উত্তর দিতে হবে, কৈফিয়ত দিতে হবে, তবে তার পা নড়বে। সুতরাং ব্যাপার যে বড় গুরুতর, এ কথা আপনাদের জানা, আর অপেক্ষা রাখে না যে যুবক হলেই যে আপনি বিরাট একজন, এবং যুবক অবস্থায় আপনি যা ইচ্ছা তাই করবেন, চলবে, এটা আপনি ভেবে রেখেন না। কাল কেয়ামতের দিনে আপনাকে অবশ্যই জবাবদিহি করতে হবে। যুবকের প্রথম সমস্যা হল যুবক ও বেকারত্ব। অনেক ভাই, যুবক ভাই আছেন যারা বেকার, আর মানুষ যখন বেকার হয় তখন সে নিজেই বেকার হয়। তার মানে যার কোনো উপার্জন করার ক্ষমতা থাকে না, তার বাড়িতে কোনো দাম আছে? আপনি সৌদি আরব এসেছেন, বাড়ি থেকে ঘন ঘন ফোন আসছে, বহু আত্মীয় স্বজন থেকে ঘন ঘন ফোন আসছে, কিছুদিন পর দেখবেন আর ফোন আসছে না, কি ব্যাপার? না, টাকা পাঠানো হয় না। বাড়িতে আপনার খুব দাম আছে, কি জন্য? বাড়িতে আপনি টাকা পাঠান বলেই। অবশ্য পিতা মাতা যাদের জন্য টাকা পাঠানো ফরজ, তাদের কথা আলাদা, কিন্তু এমন লোক আছে যাদেরকে টাকা দেওয়া আপনার ফরজ না, যে দেন খুব ভালো, শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়িতে আপনার খুব মান, খুব দাম, কেন আপনি দিতে পারেন? দেওয়াটা বন্ধ করে দেন, মান কোথায় যাবে? খালাস, বল তোমার কি মান? তোমার ধানে মান, তোমার কি মান? তোমার শাখা সোনার মান। তেমনি জেনে রাখবেন যে যখন আপনার কিছু থাকবে না, তখন আপনার স্ত্রীর কাছেও আপনার মান থাকবে না। আপনি বেকার ছেলে হন, বেকার যুবক হন, আপনার স্ত্রীর কাছে কোনো মান থাকবে? দরজা দিয়ে অভাব ঢুকলে জানলা দিয়ে ভালোবাসা পালিয়ে যাবে। ভালোবাসা কাকে বলছেন? এই ভালোবাসা, ভালোবাসা, ভালোবাসা, ভালোবাসা কিসের? ভালোবাসা একটা আঠা আছে, আর সেই আঠা হলো টাকা। টাকা যতক্ষণ আছে ভালোবাসা ততক্ষণ সতেজ আছে, পানি যতক্ষণ আছে মাছ ততক্ষণ সতেজভাবে চলাফেরা করে, টাকা শেষ, ভালোবাসাও শেষ। চাহে মা বাপ বলুন, বাড়িতে, বাড়ি থেকে, ঘর থেকে বের করে দেবে, যা তো নিজে করে খাগা। আর যাকে ভালোবাসা বলছেন, প্রেম প্রেমিকা বলছেন, প্রেমিকা যখন জানবে যে আপনার কিছুই নেই, আপনার এই হ্যান্ডসাম দেহটা আছে, ভেতরে কিছুই নেই, ফোপরা, তখন সেও বলবে ডাটা, বাই বাই। আপনার স্ত্রী যে অর্ধাঙ্গিনী যাকে বলছেন, সেই অর্ধাঙ্গিনী পর্যন্ত আপনাকে পাত্তা দেবে না, যেহেতু আপনার টাকা পয়সা নেই। সুতরাং যুবককে উপার্জন করতে হবে, বেকার থাকলে চলবে না। বেকারত্ব সম্পর্কে আপনি জানেন, যদি মানুষ বেকার হয়, সময় অবসর থাকে, খালি থাকে, তো তার জন্য একটা বিরাট ক্ষতি। এই জন্যই আরবিতে একটা কবিতা আছে, ইন্না শাবাবা ওয়াল ফারাগা ওয়াল জিদাহ মাফসাদাতুল লিল মারই আই মাফসাদা। কোন মানুষের যখন যৌবন থাকে আর সে একাকী থাকে এবং অবসরে থাকে, তখন এই তিনটে জিনিস মিলে কি সৃষ্টি হয় জানেন? এই তিনটে জিনিস মিলিয়ে ঝড় সৃষ্টি হয়, যুবকের মনে ঝড় সৃষ্টি হয়। তার কাছে সময় আছে, সে একা আছে এবং যৌবন আছে, এই অবস্থাতে পাপ বেশি সংঘটিত হয়। সুতরাং খবরদার, বেকারত্বে থাকবেন না, আপনি আপনার জীবন থেকে বেকারত্ব দূর করুন। সে যুবক কোনদিন বেকার হতে পারে না, যে যুবক, যুবকের জীবন, জীবন সৃষ্টি হয়েছে কার জন্য? কার জন্য সৃষ্টি হয়েছে? মহান আল্লাহর জন্য। আপনি বলে থাকেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনার যত রকমের ইবাদত, আপনার জীবন মরণ কার জন্য? আল্লাহর জন্য। জীবন যদি আল্লাহর জন্য হয় তো সেই জীবনে বেকারত্ব থাকার কথা না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে মহান আল্লাহ বলছেন, কি বলছেন? ফাইজা ফারাগতা ফানসাব, যখনই ফারেগ হবে, খালি হবে, তখনই কি করো? আল্লাহ তাআলার জন্য মেহনত করো। খবরদার, এটা ভেবো না জীবনে তোমার অবসর আছে। ইসলামী অভিধানে অবসর অবকাশ বলে কোনো কথা নেই। যে কোনো যুবক, যে কোনো মুসলিম কোনোদিন অবসর প্রাপ্ত হতে পারে না। হয় সে দুনিয়ার কাজে থাকে, আর না হয় দিনের কাজে থাকে, দিনের কাজ করে, দাওয়াতের কাজ করে। যদি তাও না হয়, কমসে কম সে তার মুখে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলতে সে কোনোদিন কুণ্ঠিত হয় না এবং কোনোদিন পিছপা হয় না। নিজের জীবনকে, প্রত্যেক মিনিটকে সে কাজে লাগায়, হয় দুনিয়ার কাজে আর না হয় দিনের কাজে। যে জীবনের, সে জীবনের অবসর কোথায়? যে জীবন আল্লাহর জন্য, যা ক্ষয় হতে আছে। কিরামান কাতিবিন, নোট করছেন এবং মাকুল মত অপেক্ষায় বসে আছেন আপনার জীবন হরণ করার জন্য। দাক্কাতুল কলবিল মারই কাইলাতুল লাহু ইন্নাল হায়াতা দাকায়িক ওয়া সাওয়ানি, মানুষের হৃৎপিণ্ড, মানুষের হার্ট যে সব সময় ঠক ঠক ঠক ঠক করে চলছে, টিক টিক করে ঘড়ির কাঁটার মতো চলছে, সব সময় মানুষকে স্মরণ করিয়ে দিচ্ছে যে তোমার এই জীবনটা কত কয়েক ঘন্টা, মিনিট এবং সেকেন্ডের নাম, ধীরে ধীরে তা শেষ হয়ে যাচ্ছে, ক্ষয় হয়ে যাচ্ছে। ফারফা আলী নাফসিকা বাদা মাউতিকা বাউদা মাতিকা জিক্রাহা ফা জিক্রুল ইনসানি উমরুন সানি। সুতরাং এই জীবন যেভাবে পার হচ্ছে হোক, যাতে করে পরজীবনে তুমি লাঞ্ছিত না হও, সেই চেষ্টা তুমি করে যাও। খবরদার, জেনে রাখবেন মানুষ দুটো বিষয়ে বড় ধোকায় আছে। প্রথম হচ্ছে সুস্বাস্থ্য এবং দ্বিতীয় হচ্ছে অবকাশ অবসর। পশ্চাতে হবে এক সময় গিয়ে, যখন আপনার সুস্বাস্থ্য আছে, স্বাস্থ্য ভালো আছে, এমন এক সময় আসবে যখন আপনি রোগাক্রান্ত হয়ে যাবেন, যখন হাসপাতালে পড়ে যাবেন, তখন আপনার আফসোস হবে, হায়রে আমি যখন ভালো ছিলাম তখন কেন আল্লাহর ইবাদত করে নিইনি। একজন লোক, একটা যুবক অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে চিরস্থায়ী অবস্থায় পড়ে আছে। এমন অবস্থা হয়েছে যে পা নিয়ে সে চলতে পারে না, ঘরে এসে সে ঘর থেকে বের হতে পারে না। আফসোস করে বলছে, আজান শুনে আমার আফসোস হয় যে আমিও মসজিদে গিয়ে মুসলমানদের সাথে নামাজ পড়ি, কিন্তু এর আগে সে কোনোদিন পড়েনি। আফসোস হবে পরে যে আমি কেন মুসলমানদের সঙ্গে নামাজ পড়তে পারি না, আজ আমি যেতে পারি না, যখন আমার সুস্বাস্থ্য ছিল তখন সেই সুস্বাস্থ্যের কদর আমি করিনি, এখন আফসোস করতে হবে। তেমনি অবকাশ অবসর, আপনার কাছে প্রচুর সময় ছিল, এমন অবস্থা হয়েছে বর্তমানে যে আপনার সময় মোটেই নেই, তখন আপনার আফসোস হবে যে হাইরে যখন অবসর ছিল, যখন আমার সময় ছিল তখন আমি কিছু করিনি কেন, তখন যদি করতাম তাহলে আমার আফসোস হতো না। সুতরাং দুটো বিষয়ে আপনার ধোকা অবস্থায় যুবকে থাকে, আর সেটা হচ্ছে কি যে সুস্বাস্থ্য এবং অবকাশ, এই দুটো সময়কে আপনি কাজে লাগান। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পাঁচটা জিনিস আসার পূর্বে পাঁচটা জিনিসকে কাজে লাগাও। কি? শাবাবাকা কাবলা হারামিক, তোমার যৌবনকে কাজে লাগাও, তোমার যুবক অবস্থাকে কাজে লাগাও তোমার বার্ধক্য আসার পূর্বে। ওয়া সিহ্হাতাকা কাবলা সাকামিক, তোমার সুস্বাস্থ্য অবস্থাকে কাজে লাগাও তোমার রোগ অবস্থা আসার পূর্বে। ওয়া গিনাকা কাবলা ফাকরিক, তোমার ধনবত্তা অবস্থাকে কাজে লাগাও তোমার দারিদ্র আসার পূর্বে। ওয়া ফারাগাকা কাবলা শুগলিক, তোমার অবসর অবকাশ সময়কে কাজে লাগাও তোমার ব্যস্ততার সময় আসার পূর্বে। ওয়া হায়াতাকা কাবলা মাউতিক, আর এক কথায় তোমার জীবনকে কাজে লাগাও তোমার মরণ আসার পূর্বে। মরণ আসছে সামনে, এই মরণ আসার পূর্বে তুমি তোমার জীবনকে কাজে লাগাও। জেনে রাখবেন মহান আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এবং হালাল রুজি কামাই করে খাওয়ার বিভিন্ন রাস্তা আমাদেরকে বলে দিয়েছেন। আমরা বিশেষ করে সমস্ত বিদেশি ভাইরা, এই বিদেশে কি জন্য এসেছি, এত কষ্ট স্বীকার করে কেন এসেছি? দু পয়সা উপার্জনের জন্য। এই উপার্জন যাতে হারাম না হয় সেই সময় সব সময় চেষ্টা রাখবেন। খবরদার, হারাম রুজি অর্জন করবেন না, হালাল রুজি কামাই করে নিজে খাবেন, ছেলে মেয়েদেরকে খাওয়াবেন, মা বাপকে খাওয়াবেন। খবরদার হারাম রুজিতে যাবেন না, কারণ হারাম রুজি আমাকে আপনাকে ধ্বংস করবে। হারাম রুজিতে কোনো বরকত নেই, হালাল রুজিতে বরকত আছে। হালাল রুজিতে এমন বরকত আছে যে আপনি সেই রুজি খেয়ে এই দুনিয়াতেও ভালো থাকবেন আর পরকালেও ভালো থাকবেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা আকালা আহাদুন তাআমান কাত্তু খায়রা মিনা ইয়াকুলা মিন আমালি ইয়াদাইহি, সেই ব্যক্তি থেকে আর পবিত্র খাবার কেউ খায়নি, উত্তম খাবার কেউ খায়নি যে তার নিজ হাতে কামাই করে খাবার খায়। নিজের হাতের কামাই করা খাওয়া হচ্ছে সব থেকে উত্তম রুজি। আল্লাহর নবী দাউদ আলাইহিসসালাম নিজের হাতে কামাতেন এবং খেতেন। তারপরে ওমর ইবনে আব্দুল আজিজ বলেন, দিবারাত্র তোমার মাঝে নিজে কাজ করে যাচ্ছে, সুতরাং তুমিও তার মাঝে কাজ করে যাও। দিন রাত্রি কাজ করে যাচ্ছে, তুমি নিজের মাঝে কাজ করে যাও। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, কোন কোন মানুষকে দেখে আমি বড় পছন্দ করি, অতঃপর খোঁজ নেওয়ার পর যখন জানতে পারি ওর কোনো কাজ ধান্দা নেই, বেকার ঘুরে বেড়ায়, মস্তানি করে বেড়ায়। কোনো কাজ না থাকলে মস্তানি করার কাজ আবার কি? কোনো কাজ না থাকলেই মস্তানি করার কাজ। তখন যখন জানতে পারি ও কোনো কাজ ধান্দা নেই, তখন সে আমার চোখে ছোট হয়ে যায়। কে বলছেন কথাটা? হযরত ওমর বলছেন যে সেই যুবক, সেই লোক আমার চোখে ছোট হয়ে যায় যার কোনো কাজ ধান্দা নেই। তিনি আরো বলেন, আমি তোমাদের কাউকে বেকার রূপে দেখতে অপছন্দ করি, যে ব্যক্তি না কোনো দুনিয়ার কাজ করে আর না কোনো আখেরাতের কাজ করে। জেনে রাখবেন, টাকা পয়সা দরকার আছে, আপনি দিন মানতে যাবেন, দিন মানার ক্ষেত্রেও টাকা পয়সা দরকার আছে। আর এমনিতেই টাকা, টাকা হলো আসল কথা, সব কথাই ফাঁকা, আসল কথা টাকা। টাকা তুমি যাচ্ছ কোথা? পীড়িত যথা, আসবে কবে? বিচ্ছেদ যবে। বলা বাহুল্য, পীড়িত বিচ্ছেদের মূল কারণ এই টাকা। আর জেনে রাখবেন যে অভাব ঢুকলে আপনার সংসারে নানা অশান্তি আসবে। সংসারে যে স্বামী স্ত্রীর মাঝে, মা বাপের মাঝে, বাপ বাপের বাপ বেটার মাঝে, ভাই ভাইয়ের মাঝে যে ঝগড়া ঝামেলা হয়, কি যেন হয়, দুটো কারণে হয় অভাবে আর না হয় স্বভাবে, হয় অভাবে না হয় স্বভাবে। আপনার সংসারে যদি অভাব থাকে, আর সেই সংসারে মুরগি লড়াই স্বাভাবিক কথা, সেই সংসারে দেখবেন ঝগড়া ঝামেলা লেগেই আছে। সুতরাং আপনাকে আপনাকে কামাবার পথ, উপার্জনের পথ আপনাকে গ্রহণ করতেই হবে। যেখানে বাসনা রথ সেখানে সিদ্ধির পথ, সাধ সাধ্য আর সাধনা তবে সিদ্ধির বাসনা। জেনে রাখবেন, খবরদার, যতই কষ্টের কাজ হোক, বেকার বসে না থেকে যত নিজ কাজ হোক সেই কাজ আপনি করুন। নিজ কাজ বলতে আপনি হারাম কাজ মনে করেন না, যত হারাম কাজ যতই ভালো হোক খবরদার করবেন না, আর হালাল কাজ যত নিজ হোক খবরদার ত্যাগ করবেন না। যারা বালাদিয়ায় কাজ করেন, যে ভাইরা বালাদিয়ায় কাজ করেন, তারা কি নিজ কাজ করেন? না, তাদের কাজ নিজ না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইমান, ইমানের 70 থেকে বেশি শাখা আছে, সব থেকে বড় শাখা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আর সব থেকে ছোট শাখা কি? কে? সব থেকে ছোট শাখা, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু হটিয়ে দেওয়া, সরিয়ে দেওয়া, তুলে ফেলা। বালাদিয়ার লোক যারা রাস্তা থেকে এই সমস্ত জিনিস দূরে সরিয়ে ফেলে, তারা নিচ নয়, তাদের কাজ ছোট নয়, উপার্জনের জন্য, হালাল কামাইয়ের জন্য এই কাজও তার বিরাট। যদি তবে হ্যাঁ, একটা শর্ত আছে, সে শর্তটা কি? তার মধ্যে নিয়ত থাকতে হবে যে আমি কি করছি, একটা ভালো কাজ করছি, আমি একটা ভালো কাজ করছি। ভালো কাজের নিয়ত থাকলে পরে তবে স্বভাব পাবে, নিয়ত না থাকলে স্বভাব পাবে না। একটা লোক মসজিদ পরিষ্কার করে, মসজিদ পরিষ্কার করে 700 রিয়াল বেতন।